এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রহমত দিল নাজাত দিল, রহমত দিল নাজাত দিল, রহমত দিল নাজাত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রোজাদারকে নেকির ভাতা দিলেন আল্লাহ মেহেরবান, এক ফরজ সত্তর ফরজ নফল ফরজের সমান, নফল ফরজের সমান, রোজাদারকে নেকির ভাতা দিলেন আল্লাহ মেহেরবান, এক ফরজ সত্তর ফরজ নফল ফরজের সমান, নফল ফরজের সমান, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ কদরের রাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রহমত দিল নাজাত দিল, রহমত দিল নাজাত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, খাটি দিলে করলে বান্দা সিয়ামের সাধনাম, জীবনের গুণারাশি করবেন খোদা মর্জনাম, করবেন খোদা মর্জনাম, খাটি দিলে করলে বান্দাম সিয়ামের সাধনাম, জীবনের গুণারাশি করবেন খোদা মর্জনাম, করবেন খোদা মর্জনাম, দূর হবে তার সকল কালো, দূর হবে তার সকল কালো, পুরাবে মনোরথ, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রহমত দিল নাজাত দিল, রহমত দিল নাজাত দিল, রহমত দিল নাজাত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রহমত দিল নাজাত দিল, রহমত দিল নাজাত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান।